আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গাফুর। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে চান সম্মানিত করেন, আর আল্লাহ পাক যাকে চান অপদস্থ করেন। যখন মানুষের ঈমান আমল ভালো হয়, কর্ম ভালো হয়, তখন আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখেরাতে সম্মান করেন, আর যখন তারা নিজের ঈমান আমলকে খারাপ করে তখন আল্লাহ পাকের আজাব নেমে আসে। আমাদের সামনে সূরা সাবার তাফসিরে এই সাবাবাসীর ঘটনা রয়েছে। তাদের পূর্বপুরুষ কোনো এক ব্যক্তি ছিল যার নাম ছিল সাবা, প্রাচীন যুগে তার নামে এলাকার নাম পড়ে যায়। অনেক গ্রামের নাম আছে, কোনো পুরনো মানুষ ছিল ওই এলাকায়, ওর নামে নাম হয়ে গেছে হয়তো। এরকম আরবদের মধ্যে আমাদের দেশে হয়ে থাকে। আল্লাহ ফাক রাব্বুল আলামিন তাদেরকে বহু নিয়ামত দিয়েছিলেন। মানুষের দুনিয়ার নিয়ামত একটি বড় হচ্ছে আর্থিক সচ্ছলতা, আর আর্থিক সচ্ছলতা আসে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। নিরাপদ ব্যবসার রাস্তা আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন, সুযোগ সুবিধা দিয়েছিলেন। আর একটি দিক হচ্ছে চাষাবাদ, আল্লাহ ফাক রাব্বুল আলামিন তাদেরকে বহু রকমের ফলমূলের বাগবাগান দিয়েছিলেন। আর একটি বিষয়ের প্রয়োজন হয় মানুষের সুখের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে নিরাপত্তা। যতই আপনার ধন দৌলত থাক না কেন, কিন্তু যদি নিরাপত্তা না থাকে, বাড়ি থেকে বেরোলে ফিরে আসতে পারবেন কি না ঠিক নেই, কেউ মেরে দিবে। বাড়িতে যে ঘুমাবেন, আরামে ঘুম হবে কি, কোনো শত্রু এসে আক্রমণ করে বাড়িতে, এই চিন্তা নিয়ে পেরেশান, তো ঘুম আসবে না। ধন সম্পদ পেয়ে, ভোগ বিলাসের সামগ্রী পেয়েও শান্তি পাবেন না। তার নিরাপত্তা মানুষের জন্য এত জরুরি যেমন পানি মানুষের জন্য জরুরি। এই নিরাপত্তা আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। ব্যবসায়ী যে সফর হতো তাদের, এতে নিরাপদ রাস্তাও আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। আসি আমরা সরাসরি কোরআনে কারিমের দিকে। আল্লাহ পাক ইরশাদ করছেন আয়াত নম্বর 15-তে সূরা সাবা, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। নিঃসন্দেহে সাবা জাতির জন্য তাদের বাসস্থানে ছিল একটি নিদর্শন, শিক্ষার বিষয়। মানব জাতি কিয়ামত পর্যন্ত এদের ঘটনা বলি জেনে শুনে শিখতে পারবে কিছু। জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, দুটো বাগান আল্লাহ পাক দান করেছিলেন তাদের শহরের ডানে এবং বামে। বাড়িঘর এলাকা যদি বাগ বাগানে ঘেরা থাকে আর নানান রকমের ফলমূল পান, তো আরামের শেষ আছে, যা ইচ্ছা তাই খেতে পাচ্ছেন। কুলু মির রিজকি রাব্বিকুম, আল্লাহ পাক তাদেরকে বললেন, যখন তারা আল্লাহ পাকের অনুগত ছিল, তৌহিদের উপর ছিল, আল্লাহ পাক তাদেরকে বললেন যে তোমরা তোমাদের প্রতিপালকের রিজিক খেতে থাকো। নবীর মাধ্যমে আল্লাহ জানালেন, অথবা আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কোনো জাতিকে যখন সুখ দান করেন, তখন আল্লাহ পাক যেন বলছেন তাদেরকে যে তোমরা এই রিজিক ভোগ করতে থাকো, তোমাদের জন্য দিলাম, কিন্তু এগুলির মর্যাদা দেবে, এগুলি যিনি দাতা তাকে চেনবে, এটা আল্লাহ যেন বলছেন জাতিকে। এমনিতে আসেনি আল্লাহর দান, সুতরাং যার দান তার শুকরিয়া আদায় করবে। ওয়াশকুরুল্লাহ, এবং তার শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। বালদাতুন তাইয়িবাতুন, শহরও বড় সুন্দর তোমাদের। ওয়া রাব্বুন গাফুর, আর মার্জনাকারী আল্লাহ রব। ভুল ত্রুটি ছোটোখাটো হইলে আল্লাহ মাফ করবেন, আল্লাহর দরবারে যদি তওবা করো, সংশোধন করো তাহলে। আর সুখের শহর আল্লাহ দিয়েছেন, আর কি চাও। ফাআরাযু, কিন্তু এরা বিমুখ হয়ে গেল আল্লাহ পাকের দিন থেকে, তৌহিদ থেকে শিরক করা শুরু করলো। এই জাতির ঘটনা সম্পর্কে জানেন যে প্রাচীন যুগে যে রানী সেখানে বিলকিস ছিল সুলেমান আলাইহিস সালামের জামানায়, তারা ইয়াসজুদুন আলি শামসি মিন দুনিল্লাহ, সূর্য পূজা করত, আরও অন্যান্য পূজা তারা করতো। তাহলে এরা মুশরিক জাতিতে পরিণত হয়ে গেল, আল্লাহর তৌহিদ থেকে মুখ ফিরিয়ে নিল। মানুষ যখন শিরকে লেগে যায় তখন বহু পাপে জড়িয়ে পড়ে। আরসালনা আলাইহিম সাইলাল আরিম, আল্লাহ বলছেন আমি আজাব পাঠালাম, মহাবন্যায় আল্লাহ পাক প্লাবিত করে দিল এলাকা। বাঁধ দিয়ে ঘেরা ছিল এলাকা, যেমন নদী এলাকায় যারা বসবাস করে বাঁধ দেওয়া থাকে নদীর এলাকায়, যাতে করে এলাকার জমি জায়গা ফসলকে নষ্ট না করে দেয় বন্যার পানিতে, নদীর পানিতে। আল্লাহ পাক বলছেন ফারসালনা আলিম সাইলাল আরিম, তাদের ওপর আমি প্রেরণ করলাম বাঁধ ভাঙা বন্যা। সাইল মানে বন্যা, আরিম বাঁধ। এমন বন্যা পাঠাইলাম যে যা বাঁধ ছিল ভেঙে চুরমার করে দিল, সব শেষ। وبدلناه بجنتيهم جنتين ذواتي اكل خمط واصل وشيء من سدر قليل যখন বন্যা হইল বাগান সব ধ্বংস হয়ে গেল, বালির চর পড়ে গেল, আর বালির চরে কি জন্মায় বাগান হবে? যে ফলমূলের বাগান ছিল সব ধ্বংস আল্লাহ রাজাবে। আল্লাহ বলছেন তাদেরকে এর বিনিময়ে দিলাম, তাদের পাপের কারণে বেজান্নাতে হিম, তাদের এই দুই বাগানের বিনিময়ে দিলাম জান্নাতেন আরও দুই বাগান, মানে শহরের দুই দিকে আরও গাছপালা জন্মালো, কিন্তু কিসের? যাওয়াতাই ও কলিন খামতিন, বিষাদ ফলের বাগান, মানে এমন ফলমূল জন্মালো যেগুলি মানুষ খেতে পারে না, পশুর খাদ্য, তিক্ত, যার কোনো স্বাদ নেই। আর কি দিলাম? আর কিছু গাছ জন্মালো, আসলিন ঝাউ গাছ জন্মালো, নদীর কিনারায় বালির চরে ঝাউ গাছ দেখতে পান, ঝাউ গাছ জন্মাইলো। অসাই ইমিন সিদ্দিরিন কালিল, কাজের মতো সামান্য কিছু অল্প কুল গাছ দিলাম। আল্লাহ পাকের এই আজাব আসলো। আল্লাহ বলছেন যালিকা জাযায় নাহ বেমা কাফারু, এই বদলা তাদেরকে এই জন্য দিলাম যে তারা কুফরি করেছিল, শির কুফরিতে লিপ্ত হয়েছিল। ওয়াহাল নোজাজি ইল্লাল কাফুর, আর এইরকম শাস্তির বদলা ওদেরকে দিই যারা কুফরি করে, অকৃতজ্ঞ হয়। তাদের ব্যবসা বাণিজ্য চলছিল ইয়ামান দেশ থেকে, সাবা এলাকা ইয়ামান দেশে, এখান থেকে আরব উপদ্বীপের পশ্চিম দিকে লোহিত সাগরের কিনারা কিনারা শাম দেশ পর্যন্ত, সিরিয়া, লেবানন, জর্ডন, মিশর, ফিলিস্তিন পর্যন্ত। আল্লাহ প্যালেস্টাইন এবং প্যালেস্টাইন আশেপাশে বাইতুল মুকাদ্দাস এগুলিকে বরকতময় এলাকা, শাম দেশকে আল্লাহ বরকতময় এলাকা বলেছেন। মেরাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি আল মসজিদ আকসা আল্লাজি বারাকনা হাউলা, বরকতের এলাকা, কারণ নবীদের ভূমি, বহু আম্বিয়া রসুলগণ এসব এলাকায় এসছেন। আল্লাহ এখানে বলছেন যে এই বিশাল এলাকা পর্যন্ত ঘন ঘন জনবস্তি ছিল, ঘন ঘন শহর গড়ে উঠেছিল। জনবস্তি যদি মোটামুটি ঘন থাকে, দু চার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার গেলেই আবার একটা গ্রাম শহর, তাহলে মাঠে ঘাটে লোকজন আছে। মাঠে ঘাটে যখন লোকজন থাকবে তখন রাজধানী হবে না, ছিনতে হবে না, তাই না? কিন্তু দু চারশো পাঁচশো কিলোমিটার ধরে একেবারে মরুভূমি বা বড় মাঠ, তাহলে যে কোনো সময় ছিনতাই রাজধানী হইতে পারে, খুনের ঘটনা ঘটতে পারে, লুটপাট হইতে পারে, তাই না? আরব দেশগুলিতে আপনি এত বিশাল বিশাল মরুভূমি রয়েছে যে এক এক হাজার কিলোমিটার চলে যান কোনো একটি লোক হয়তো পাওয়া যাবে না, এরকম এলাকা আছে। তো এইরকম এলাকায় একা সফর করা, যদি দেশে ভালো শাসন না থাকে, আর ইসলামী শাসনের বরকত সৌদি আরবে, না হইলে এই নিরাপত্তা থাকবে না, আবার সেই রাজধানী আর ছিনতাই আর লুটপাট আর খুন শুরু হয়ে যাবে। সারা বিশ্বের জন্য আদর্শ হচ্ছে ইসলামিক শাসন, দুনিয়ার মধ্যে সবচাইতে কম ক্রাইম, অপরাধ, খুনের ঘটনা, জেনার ঘটনা, তারপরে আপনার অন্য রকমের অপরাধ, লুটপাট ইত্যাদি, এগুলি সবচাইতে কম হয় এই সৌদি আরবে। এই জন্য নয় যে ওখানকার লোকেরা একেবারে সব ফেরেস্তা চরিত্রে, না, ওখানেও খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু সেখানে আল্লাহ পাকের নাজিলকৃত বিধান রয়েছে, যাতে রয়েছে সমস্ত রকমের সমস্যার সমাধান। একজন মানুষ খুন করলে তাকে আগে চিন্তা করে নিতে হবে যে প্রশাসন শক্ত আছে, ধরা তো পড়েই যাব, আর ধরা পড়লে আবার গলার বদল গলা চলে যাবে, চুরি করলে হাত কাটা যাবে, একটা হাত চলে যাবে, ভয় আছে, জেনা করলে তার শাস্তি হয়েই যাবে, কিন্তু অন্য কোথাও না, ওইসব ভয় নেই। আর কি হবে, দু চার বছর জেল তো অসুবিধা নেই। বদপ্রকৃতির লোক বেড়ে যাচ্ছে মানবরচিত আইনের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতে ঘন জনবস্তি দিয়েছিলেন, তারও শুকরিয়া আদায় করলেন, ঘন জনবস্তিতে নিরাপত্তা রয়েছে, তারপরে নিজের যে মানুষের প্রয়োজন সফরকালে তাও পাওয়া যায়, দু চার দশ কিলোমিটার গেলে পানি পাবো, পানির প্রয়োজন আছে, আরাম বিশ্রাম করবো, তার আরাম বিশ্রামের জন্য ছায়া পাবো, ঘর বাড়ি থাকলে গাছপালা থাকবে ইত্যাদি, আর আরাম করা যাবে। এসব নিয়ামত আল্লাহ পাক সাবাবাসীকে দিয়েছিলেন, কিন্তু এরা তাদের পাপের মাধ্যমে যেন আল্লাহর কাছে, যেটাকে জবানে হাল বলে, তাদের অবস্থা যেন বললো যে আল্লাহ এসব চাই না। আল্লাহ যখন অবাধ্য হলো তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এইসব এলাকা থেকে মানুষকে উৎখাত করে দিলেন, বিরান হয়ে গেল, রাস্তা আর নিরাপদ থাকলো না, তখন বিশাল বিশাল মরুভূমি পার হয়ে ব্যবসা বাণিজ্যের সামগ্রী নিয়ে যেতে হবে, আর নিরাপত্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেছেন ওয়াজআলনা বাইনাহু ওয়া বাইনাল কোরা আল্লাতী বারাকনা ফিহা কোরআন যাহিরা, এই সাবাবাসীর মাঝে এবং ওই সব জনপদের মাঝে, যেসব জনপদের আশেপাশে বা যেসব জনপদে আমি বরকত রেখেছি, কোরআন যাহিরা দৃশ্যমান জনপদ স্থাপিত করেছিলাম, অনেক গ্রাম শহর গড়ে উঠেছিল আর মানুষ বসবাস করত, সফর করলে কোনো অসুবিধা নেই। ওয়াকাদ্দারনা ফিহা সাইরা, এবং তাতে সফর মনজিল আমি সুনির্ধারিত করেছিলাম। এমন নাই যে কিছু জায়গায় তো ঘন ঘন গ্রাম বা শহর, 5 কিলোমিটার গেলেই আপনি লোকজন পাচ্ছেন, আর কিছু এলাকা একবারে চলে যাচ্ছেন 200-400 কিলোমিটার আর কোনো মানুষও পান না, এরকম না। 2-10 কিলোমিটার গেলেই শহর গ্রাম, তারপরে আবার শহর গ্রাম, কিছুটা মাঠ, তারপরে আবার শহর গ্রাম, এইভাবেই তাদের সফর মনজিল নির্ধারিত করেছিলাম। তাহলে আরাম বিশ্রামের জন্য সফরের অবস্থায় সুব্যবস্থা তাদের আমি করেছিলাম। আর আমি তাদেরকে বলেছিলাম সিরু ফিহা লাইয়া আলিয়া ওয়া ইয়ামান আমিনি, রাত দিন তোমরা নিরাপদ চলতে থাকো, ভ্রমণ করতে থাকো, কোনো অসুবিধা নেই, না চুরি না ডাকাতি না ছিনতাই না খুন, কিচ্ছু হবে না, ব্যবসা বাণিজ্য আরামে করো, সুখ দিয়েছিলাম। ফাকালু, তখন তারা বলল, একদল বলছেন তাদের অবস্থা বলল, মানে আল্লাহর যখন অবাধ্য হইল তার মানে আল্লাহ তোমার এই নিয়ামত চাই না বা তোমার দান নয়, তখন আল্লাহ তাদের নিয়ামত ছিনিয়ে নিলেন, নিরাপত্তা ছিল আল্লাহ নিরাপত্তা ছিনিয়ে নিলেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ ফাকর বলেন সাবাবাসী সম্পর্কে বলছেন যে তাদের অবস্থা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে যেন বলছে যে আল্লাহ তোমার এই নিরাপত্তার নিয়ামতের আমাদের কাছে কোনো মূল্য নেই, অথবা তারা মুখেই হয়তো চেয়েছিল, আশা আকাঙ্ক্ষাই করেছিল, কথাই চেয়েছিল যে এই ঘন ঘন জনবস্তি আর এত জনসংখ্যা চাই না, যেমন আজকালকার লোকেরা দেশে জনসংখ্যা চাই না, এই জন্য এককালে বলতো দুটোর বেশি নেবেন না, একটা ছেলে একটা মেয়ে, এখন বলছে না ছেলে হোক আর মেয়ে হোক একটা, ঠিক কিনা? তার এরা জনবস্তি চাই না, হ্যাঁ জনবল চাই না এরা, তো এইরকম হতে পারে যে এদের মধ্যে এটাই ঢুকেছিল যে এত লোকজনের কি প্রয়োজন। ফাকালু, এই অবাধ্যরা বলেছে রব্বানা বায়েদ বায়না আসফারে না, আমাদের সফরের দূরত্ব বাড়িয়ে দাও, মানে এত ঘন ঘন গ্রাম আর শহর এত জনসংখ্যা চাই না, কম করে দাও দেশের লোক। আজকাল প্রায় দেশগুলি দেশের লোক কমাতে চাইছে। আল্লাহ বলছেন ওয়াজালামু আনফুসাহম, এরা নিজেদের উপর জুলুম অত্যাচার করেছিল সমস্ত রকমের পাপ দিয়ে। ফাজা আল্লাহম আহাদিস, তখন এদেরকে ধ্বংস করে দিয়ে কাহিনী বানিয়ে দিয়েছিলাম। পুরনো যুগে যতগুলি জাতি ধ্বংস হয়েছে এগুলি কাহিনীতে পরিণত হয়েছে। আল্লাহ বলছেন এদের ইতিহাসকেও আমি কাহিনীতে পরিণত করলাম, ছিল কোনো কালে এরা সুখে, কিন্তু আল্লাহ সুখ ছিনিয়ে নিলেন। অমাজ্জাক নাহম কুল্লা মুমাজ্জাক, এবং এদেরকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দিলাম, অস্তিত্বই থাকলো না। কোথায় সাবার সে রাজত্ব আর তাদের সুখ শান্তি, তাদের বাগান, তাদের ভোগবিলাস, কিছুই নেই। ইন্না ফি যালিকা লায়াত, নিশ্চয় এতে বহু শিক্ষণীয় দিক রয়েছে। লেকুল্লে সাব্বারিন শাকুর, প্রত্যেক ধৈর্যশীল এবং শুকুর গুজার ব্যক্তির জন্য। ওয়ালাকাদ সাদ্দাকা আলিহি ইবলিস ওজান্নাহ, ইবলিস সব সময় লেগে আছে, এই শয়তান, এই বুড়ো শয়তান তার অসংখ্য চেলা ছেড়ে রেখেছে পৃথিবীতে, মানুষ চেলা আর জিন চেলা আছে, এরা সব সময় মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে নিতে চায়, ধ্বংস করতে চায় দুনিয়া আখেরাত। আল্লাহ পাক বলছেন যে এই সাবাবাসীদের সম্পর্কে ইবলিসের যে ধারণা তা সত্য প্রমাণ করল, মানে সফল হয়ে গেল ইবলিস, পথভ্রষ্ট করতে পারলাম, এদের দুনিয়ার সুখ শান্তি ছিনিয়ে নিলাম আর পরকাল ধ্বংস করলাম, জাহান্নামি আমার সাথে জাহান্নামি নিতে পারলাম। ফাত্তাবাউহু, সুতরাং এরাই শয়তান ইবলিসের অনুসরণ করেছিল। ইল্লা ফারিকা মিনাল মুমিনিন, একমাত্র একটি ক্ষুদ্র দল মুমিনদের, তারাই ইমানের উপর ছিল। অমা কানালাহু আলাইহি মিন সুলতান, আর এই জিন শয়তানের মানব জাতির ওপর কোন আধিপত্য নেই, জবরদস্তি করে কাউকে ধরে বেনামাজি বানাই না জিন শয়তান, কখনো হয়েছে এরকম? এইরকম আধিপত্য নাই। ইল্লা লিনা লামাই ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফিশাক, তবে আল্লাহ পাক জানতে চান শয়তানকে একটা ক্ষমতা দিয়েছেন এবং শয়তান কুমন্ত্রণা দেই, জবরদস্তি করে না কিন্তু কুমন্ত্রণা দিতে থাকে, আর আমি পরীক্ষা করি মানুষের মধ্যে দুটো শক্তি দিয়ে যে কোনটার প্রয়োগ করছে, ভালো শক্তির প্রয়োগ করছে কি মন্দ শক্তিকে কাজে লাগাচ্ছে। একটা ফেরেশতা চরিত্র আছে আর একটা হচ্ছে পাশবিক চরিত্র, কোন চরিত্রটাকে কাজে লাগাচ্ছে? আল্লাহ পাক বলছেন আমি জানতে চাই, প্রকাশ করতে চাই, মাইয়ুমিনু বিল আখিরা, কে পরকালে বিশ্বাসী, মিম্মান হুয়া মিনহা ফিশাক, আর কে পরকাল সম্পর্কে সন্দিহান। পরকালে যদি বিশ্বাসী হন তাহলে ভালো কাজ করবেন, কারণ যেতেই তো হচ্ছে ওইদিকে, যেখানে যাচ্ছেন সেখানকার চিন্তা করবেন না আপনি। বিদেশে যারা থাকেন তারা এখানে বাড়িঘর তৈরি করেন না, বাড়ির কথা মাতৃভূমির কথাই চিন্তা করছেন, গ্রামের বাড়ি যেখানে বাড়ি তৈরি করছে সেখানকার কথা সবসময় চিন্তা করছেন, টাকা পয়সা সব পাঠাচ্ছেন ওখানে, আখেরাতের জন্য পাঠান, ঘর সুন্দর করেন আখেরাতের। আপনি যদি আপনি জ্ঞানী মানুষ হন, আল্লাহাক বলছেন অরব্য কালা কুল্লে সাইন হাফিজ, হে নবী তোমার প্রতিপালক সব কিছুর হেফাজতকারী। কলিদুল্লাযিনা জামতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহাক এখন তৌহিদ সম্পর্কে আর শিরক সম্পর্কে মানুষকে জানিয়ে দিয়েছেন, হে নবী জানিয়ে দাও উদ্লাযিনা জামতুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসব সম্পর্কে তোমরা ধারণা করো যে তোমাদের তারা উপাস্য দিতে পারবে, রোগ ভালো করতে পারবে, বালা মুসিবত দূর করতে পারবে, মনের আশা পূরণ করবে, ওদেরকে ডাকো তো দেখি। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমানে এবং জমিনের অনপরিমাণ কোনো কিছুর তারা মালিক নাই। ছেলে মেয়ে দেওয়া দূরের কথা, আর বড় কিছু দেওয়া তো দূরের কথা, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো কিছুর এরা মালিক নাই। আল্লাহ পাক বলেছেন ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরক, আর আকাশ জমিনে আল্লাহর কোনো শরীক নেই, তাদের কোনো এমন কোনো শরীক নেই যে আল্লাহর সাথে অংশীদার আছে। ওয়া মা লাহু মিনহুম মিন জহির, আর তাদের মধ্য থেকে তাদের কোনো সাহায্যকারীও নেই যে আল্লাহর কবল থেকে রক্ষা করতে পারবে। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা আল্লাহ, আর আল্লাহ পাকের কাছে সুপারিশের ক্ষেত্রেও জেনে নাও তার নিকট কোনো সুপারিশ কাজে আসবে না, ইল্লা লিমান আযিনা আল্লাহ, তবে যাকে আল্লাহ পাক অনুমতি দিবেন সুপারিশ করার, আর যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন সে নিয়ে আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন এই ধরনের পাপীদের জন্য সুপারিশ, আর যার তার জন্য বেনামাজি ছিল আল্লাহ নিয়ে যাবো জান্নাতে, আল্লাহ তুমি একে মাফ করো না, আল্লাহ এ শিরক করেছিল তো আল্লাহ তুমি একে মাফ করো না, এ আলেমেরই ছেলে ছিল নাস্তিক হয়ে গেছিল বেদিন হয়ে গেছিল নামাজ কিছু করতো না, আল্লাহকে মাফ করে দেবো না। আল্লাহ পাক তারপরে ফেরেশতাদের কথা বিশেষ করে বলেছেন, সুপারিশ আম্বিয়া রসুলগণ করবেন আর মালায়েকাও করবেন, কিন্তু আল্লাহর অনুমতি করবে। হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম, এই আয়াতের তাফসীরে সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে আল্লাহ পাকের ফয়সালা যখন সাত আকাশের ওপরে হয় আরো সে আজিমে, তখন সেই ফয়সালার ঘোষণা নিকটবর্তী যারা ফেরেস্তা তারা শোনেন, তাদের থেকে তার নিচে যারা ফেরেস্তার আছে তারা জিজ্ঞেস করেন, তার নিচের আসমানে এই করে প্রথম আকাশে এই সংবাদ আসে, একে অপরকে জিজ্ঞাসা করে মা যা কালা রব্বুক, আল্লাহর কী ফয়সালা হয়েছে আজকে, এই বছরে কি আল্লাহর ফয়সালা হইল, আজকে কার উন্নতি কার অবনতি হবে, আজকে কার হায়াত কার মত, কোন পরিবার খুশি হবে কোন পরিবার কাঁদবে। আল্লাহ পাকের প্রতিদিন ফয়সালা হয়, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ পাক ওই সম্পর্কে বলছেন যে হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম, যখন এই ফেরেশতাগণের অন্তর থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে, যখন আল্লাহর ফয়সালা হয় তখন ভয়ে প্রকম্পিত হয়ে থত্থর করে ফেরেশতারা কাঁপে, বিশাল শক্তির অধিকারী ফেরেশতারা থত্থর করে কাঁপে আর তারা ডানা নাড়া দেয় ভয়ে। তারপরে যখন তাদের ভীতি দূর হয় তখন তারা পরস্পরকে বলে মা যা কালা রব্বুকুম, ওপরের ফেরেশতাকে নিচের ফেরেশতারা বলে যে তোমাদের প্রতিপালক কি ফয়সালা করলেন, কালো তখন ফেরেশতারা উপর থেকে বলেন আল্লাহ ন্যায় ফয়সালা করেছেন, আল্লাহ যা করেছেন সেটা হচ্ছে ন্যায় সঙ্গত, অহওয়াল আলিউল কবির, তিনি সর্বোচ্চ সুমহান। কুল হে নাই বলে দাও মাইয়ার যাকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং ভূমি থেকে কে তোমাদেরকে রিজিক দান করেন, কে বৃষ্টি দান করেন, আর কে তোমাদের ফলমূল আর শস্য দান করেন। কুল হে নবী জানিয়ে দাও আল্লাহ আল্লাহ দান করেন। ওয়া ইন্না আও ইয়াকুম লা আলা হুদান আও ফি দালালিম মুবিন, বাতিল পন্থীদেরকে বলো যে দুই দলের এক দল আমরা ঠিক পথে আছি আর দুটোই ঠিক এটা হইতে পারে না, ওয়াইন্না হয় আমরা আর না হয় তোমরা, লা আলা হুদান সঠিক পথে আছি, আও ফি দালালিম মুবিন অথবা সুস্পষ্ট ভ্রষ্টতে আছি। মানুষের সাথে তর্কের খাতিরে একটু নিচে নেমে কথা বলতে হয় যে আপনি চিন্তা করে দেখেন ভালো করে, হয় আমি ভুল পথে নয় আপনি ভুল পথে, আমরা সকলেই চিন্তা করি, আপনিও একটু চিন্তা গবেষণা করেন যাচাই বাছাই করেন, আমিও একটু যাচাই বাছাই করি আর দেখেন শেষ পরিণাম কি হয়। আল্লাহ পাক এই ভঙ্গিমাতে কাফেরদেরকে দাওয়াত দিতে বলেছেন, কুল হে নাই বলে লা তুস আলুন আম্মা আজরামনা, আমরা যদি অপরাধ করি সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, ওয়ালা নুস আল আম্মা তামালুনা, তোমাদের কর্ম সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, নিজের নিজের জবাব নিজেই দিতে হবে। আজকাল অপরের দোষ ধরাই ব্যস্ত মুসলিমরা, না অপরের দোষ ধরিয়েন নিজের দোষ খুঁজেন আর নিজের সংশোধন করেন। কুল হে নবী বলে ইয়াজমাউ বাইনানা রব্বুনা, আমাদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন কিয়ামতের দিনে, সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক, তারপরে ন্যায়সঙ্গত আল্লাহ পাক বিচার করবেন, ওয়াহুয়াল ফাত্তাহুল আলিম, তিনি চূড়ান্ত ফয়সালাকারী এবং তিনি সর্বজ্ঞ সবকিছু জানেন। কুল আরুনিল লাযিনা আল হাকতুম বিহি শুরাকা, হে নবী তুমি বলে দাও আমাদেরকে দেখাও তো ওই সব তোমাদের উপাস্য যাদেরকে আল্লাহর সাথে শরীক হিসাবে অংশীদার হিসাবে মিলিয়ে দিয়েছো যে এরাও আল্লাহর পার্টনার, আল্লাহ ছেলে মেয়ে সন্তানদের রোগ ভালো করে, নারীরাও করে। আল্লাহর জন্য সেজদা, এদের জন্য সেজদা, এই যে আল্লাহর সাথে শরীক মিলিয়ে দিয়েছো তোমরা, কাল্লা, কখনো না, এটা দিন নয়। বল হুয়াল্লাহুল আজিজুল হাকিম, বরং আল্লাহ হচ্ছেন সর্বজয়ী এবং প্রজ্ঞাবান। ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, হে নবী, তোমাকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠিয়েছি, সুসংবাদদাতা করে আর সতর্ককারী রূপে। এই আয়াত স্পষ্ট করে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রিসালাত সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য, মানুষের জন্য আল্লাহ পাক এখানে বলেছেন। আর জিনের কথা ইবাদতের আয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন, জিনদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত দিয়েছেন, জিনেরাও ইসলাম কবুল করেছে, সূরা জিনের তাফসিরে এই ক্ষেত্রে আপনি পড়ে নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবদের নবী নন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো গোত্রের জন্য নন, নবী করিম সাল্লাল্লাহু শুধু মুসলিমদের জন্য নন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিশ্বের সমস্ত মানুষের জন্য। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক জানে না, জানার চেষ্টাও করে না। ওয়াকুলুন, তারা বলে, মাতা হাজাল ওয়াদু, হে মুহাম্মদ, এই যে তুমি বলছো যে কিয়ামত আসবে, কিয়ামত আসবে, আর যদি আমরা না মানি তো আল্লাহর আজাব আসবে, এসব তোমার ওয়াদা কখন যে পূরণ হবে, ঠাট্টা করতো। এনকুন তুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও মুহাম্মদ তাহলে দেখাও কিছু। কুল, হে নবী, জানিয়ে দাও, লাকুম মিয়াদু ইয়াউমিন, তোমাদের জন্য এমন একটা নির্ধারিত দিনের প্রতিশ্রুতি রয়েছে, লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়ালা তাস্তাকদিমুন, তা থেকে মুহূর্ত তোমরা পিছিয়ে যেতে পারবে না বা সেটাকে পিছিয়ে দিতে পারবে না আর সেটাকে এগিয়েও নিতে পারবে না। ওয়াকাল আল্লাযিনা কাফারু লান নু'মিনা বিহাযাল কুরআন, কাফেররা বলেছিল যে আমরা এই কোরআনে বিশ্বাসী নাই, ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদিহি, আর কোরআনের আগে যা নাযিল হয়েছে তাওরাত ইনজিল তাও বিশ্বাস করি না। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, আর তুমি যদি দেখতে কিয়ামতের দিনে যে দশা হবে, আল্লাহর সামনে তাদেরকে দণ্ডায়মান করা হবে, ইয়ারজিউ বা'যুহুম ইলা বা'দিনিল কওল, তাদের একে অপরের সাথে তর্ক বিতর্ক করবে বিচার দিবসে, নেতারা ভক্তদের সাথে তর্ক করবে, ভক্তরা বলবে তোরাই তো গোমরা করেছিস, নেতারা বলবে যে তোরা কে জবরদস্তি করেছিলাম, হ্যাঁ তোরাকে বলেছিলাম, মেনেছিলি কেন, অনেক রকমের এইরকম বাদানুবাদ হবে কিয়ামতের দিনে। আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুল্লাযিনা ইস্তুযিফু, দুর্বলরা বলবে, লিল্লাযিনা ইস্তাকবারু, অহংকারীদেরকে, নেতাদেরকে, লাউল্লা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না হইতে এই খারাপ নেতা আর খারাপ বিদাতি মোল্লা, তাহলে আমরা পথভ্রষ্ট হইতাম না। এই ধর্মীয় নেতা আর দুনিয়ার নেতা, এই দুই শ্রেণীর নেতৃস্থানীয় ব্যক্তি জনসাধারণকে পথভ্রষ্ট করে থাকে। আমাদের সময় শেষ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।